আজকে আলোচনায় একটা গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে শীতকালে আপনাদের লিবাসে পোশাকে সবসময় শীতের যে একটা ভাব রয়েছে, অবশ্য শীত কেউ ভোগ করে আর কেউ উপভোগ করে। দুই শ্রেণীর মানুষ আছে, আল্লাহ যাদেরকে টাকা পয়সা দিয়েছে, যাদেরকে বাইরে যেতে হয় না, ঠান্ডা ঠান্ডা লাগছে, এসি চালাতে হয় না, আবার এসি চালাতেও হয়, যদি বেশি শীত হয় তো গরম এসি চালাতে হয়। এখানে এই শীতের সময়ে একটা জিনিস কিন্তু খুবই কঠিন, সেই কারণে সেই কঠিন জিনিসটা পালন না করে অনেকে আমানতে খেয়ানত করে। আমানতে খেয়ানত বিভিন্ন আমানত আছে, বিভিন্ন রকমের আমানত আছে, আপনার বাড়ি থেকে নিয়ে আপনার নিজের সংসার থেকে নিয়ে আপনার স্ত্রী আপনার আমানত, ছেলে মেয়ে আমানত, আপনি যে চাকরি করছেন সেই চাকরি আপনার আমানত, সেখানে যে টাকা পয়সা হাতে পেয়েছেন সেটা আপনার আমানত, যদি আপনি শিক্ষক হন ছেলেরা আপনার আমানত, ছাত্রী আপনার আমানত, ছাত্র, এই যে বিভিন্ন রকমের আমানত আছে। যারা আপনারা মাজরায় কাজ করছেন তো মাজরাতে যা যত জিনিস আছে এই কাফিলের পথ থেকে আপনার কাছে কি আমানত, তো বিভিন্ন রকমের আমানত আছে। কিন্তু এখানে একটা আমানতের কথা বলবো, সেটা হচ্ছে এমন আমানত যে আল্লাহ তাআলা বান্দার উপরে ফরজ করেছেন। আল্লাহ তাআলা সেই আমানতকে বান্দার উপরে ফরজ করেছেন, ফরজ করেছেন যেটা সেটাই হচ্ছে আমানত। এই তো আমানত আদায় করা ফরজ, কিন্তু ফরজ জিনিসটা যেমন নামাজ, নামাজ আপনার জন্য একটা কি আমানত, এটা আদায় করতে হবে এবং এর খেয়ানত করা যাবে না। এক কথায় পূর্ণ ইসলামই হল মানুষের ঘাড়ে একটি আমানত, এতে খেয়ানত করা যাবে না, এতে ঘাড় টেরামি করা যাবে না, বা মাথা চাললে হবে না, পারবো না, পারছি না, এরকম করে না। যাই হোক, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, ঈমানদাররা তোমরা আল্লাহর খেয়ানত করো না, রাসূলের খেয়ানত করো না। তো এর ব্যাখ্যায় বলা হয়েছে জেনে শুনে আল্লাহ তার রাসূলের সাথে বিশ্বাস ভঙ্গ করো না, আমানতে খেয়ানত করো না। তার মানে হচ্ছে ফরজ সুন্নত ত্যাগ করে এবং কোন প্রকারের পাপাচরণ করে আল্লাহ তার রাসূলের খেয়ানত করো না। আমরা সাধারণত বলি দেখো বউটা কত খারাপ, নিজের স্বামীর খেয়ানত করে পরকিয়া করছে, বলি না বলি না। আবার পুরুষ যদি এরকম করে বলেন যে স্ত্রীর খেয়ানত করে, করে না করে না, তো এই হচ্ছে খেয়ানত। আর তুমি যে আল্লাহর অবাধ্য আচরণ করে আল্লাহর দরবার ছেড়ে অন্যের দরবারে যাচ্ছ, সেখানে তুমি ইচ্ছে প্রার্থনা করছো, সেখানে তুমি ইবাদত নিবেদন করছো, এটা খেয়ানত নয়? নিশ্চয়ই খেয়ানত, এটাও হচ্ছে খেয়ানত। সুতরাং ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন বা ইঙ্গিত দিয়েছেন যে ওযু, গোসল, নামাজ, যাকাত, রোজা, হজ, কাফফারা, নজর, গায়বি, ভয়, ভালোবাসা ইত্যাদি সব এক একটি আমানত। মনে থাকবে আমানতের ব্যাপক অর্থটা, সব হচ্ছে এক একটি আমানত। এমন কি বললাম ওযু গোসল পর্যন্ত হচ্ছে আমানত, তাতেও খেয়ানত হয় না? হয় না। ঠিক মতো অজুটা করলেন না, এই যে ঠান্ডার দিন কোন রকম শাড়ি ছেড়ে দিলেন। এক মহিলা আমাকে জিজ্ঞেস করছে হুজুর তিনবার ধুতে হয়, যদি আমি ভালো করে না ধুই, অর্ধেকটা ধুলাম, দুবার শেষকালে পানিতে হাত বুলিয়ে নিলাম, এইভাবে তো তিনবার ধোয়া হবে না? হবে না, হবে না। এটা কি, যদিও একবার ধুলেই উজু হয়ে যায় কিন্তু পরিপূর্ণ উজু তো হলো না, তাই না? তো এক্ষেত্রে খেয়ানত হবে। ঠিক গোসলের ক্ষেত্রেও যদি আপনি এইভাবে ডটমোটো যাকে বলে আর কি কোন রকম দায়ী সারা কাজ করেন, ঠান্ডা লাগছে তাড়াতাড়ি এখানে কোন রকম করে পানি ঢাললেন, কোথাও গেল পানি, পৌঁছলো কি পৌঁছলো না, আপনার বগলের ফাঁকে পানি গেল না, আপনার জাঙ্গের ফাঁকে পানি গেল না, আপনার লজ্জাস্থানের নিচে পানি গেল না, কিংবা আপনার আংটির নিচে পানি গেল না, ঘড়ির নিচে পানি গেল না, কিংবা আরো যে সমস্ত যেমন পেন্ট লাগিয়ে রেখেছেন কিংবা নখ পালিশ লাগিয়ে রেখেছেন মহিলারা, পানি আপনি নিচে পারি করলেন না, গেলই না। মহিলাদের ঘন চুল মাথার ভিতরে চামড়াতে পানি গেল না, যদিও চুল না ভেজানোর কথা আছে কিন্তু মাথার চামড়াতে পানি দিতে হবে, তাই না? তো এই যে যদি আপনি এইভাবে ঢিলেমি করেন, শৈথিল্য করেন, তাহলে এতে আমানতে খেয়ানত হবে না? হবে না। ঠিক ডিউটি পালন করার মতো, ডিউটি পালন করা দেখেছেন, ডিউটি পালন করা যখন দেখবে সুপারভাইজার আসছে তখন তাড়াতাড়ি করে দেখে দেখে দেখা দেখে দেখা দেখি দেখানোর জন্য কাজটা করে, আর যেমনি সরে যায় তেমনি বিড়ি খেতে বসে যায়। তো এগুলো কি খেয়ানত না? এই যে খেয়ানত, এক এক প্রকার খেয়ানত। আমি আজকে যেটা বলবো সেটা হচ্ছে গোসলের আমানত। এক হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমানের সাথে পাঁচটি জিনিস পালন করবে সে বেহেস্তে প্রবেশ করবে। পাঁচটি জিনিস, এমনিতে আমরা পাঁচটি জিনিস জানি, ইসলামের রুকুন পাঁচটা, তাই না? ইসলামের রুকুন কয়টা? পাঁচটা। কি কি ওটা আছে? কিন্তু এখানে যে হাদিসটা বলা হয়েছে, ঠিক মতো উজু করে, ঠিক মতো রুকু সেজদা করে, যথাসময়ে পাঁচ ওয়াক্ত নামাজে যত্নবান হওয়া। অনেকে ঠিক মতো রুকু করে, ঠিক মতো উঠে দাঁড়ায়, ঠিক মতো সেজদা করে, তাহলে এ হচ্ছে চোর, সবচেয়ে বড় চোর, যে নামাজ চুরি করে। খেয়ানত করে না করে না, চুরি তো খেয়ানত, তাই না? তাহলে ঠিক মতো উজু করতে হবে, ঠিক মতো নামাজ পড়তে হবে, না আমাদের রমজানের রোজা পালন করা, সামর্থ্য থাকলে হজ করা, খুশি মনে জাকাত দেওয়া, আর পাঁচ নম্বর বলা হয়েছে আমানত আদায় করা। আমানত আদায় করা সহজ যেটা অর্থ সেটা হচ্ছে, আমি বিলাল ভাইয়ের কাছে আমার মোবাইলটা রাখলাম, ভাই আমি মক্কা থেকে এসে আপনার কাছে নেব, তারপরে এদিকে আমার মোবাইলটা নিয়ে উনি এখন বুঝতে পেরেছেন, তাই না? আমি হিরণ ভাইয়ের কাছে 1000 টাকা রাখলাম, ভাই আমার সমস্যা আছে আপনি টাকাটা রাখুন আমি এসে নেব, উনি এখন বুঝি হুজুর তাই তো 500 টাকা খরচ হয়ে গেছে পরে দেবো। এটা কি খুব সহজ, মানে সহজভাবে বুঝতে পারছেন এটা হচ্ছে খেয়ানত। কিন্তু নামাজ রোজার ক্ষেত্রে যে খেয়ানত সেটা ওইভাবে, যে ঠিকভাবে আদায় না করলে, গয়ঙ্গচ্ছ করলে, যেমন ডিউটি পালন না করলে, গয়ঙ্গচ্ছ করলে বা তাতে ফাঁকিবাজি করলে আমানতে খেয়ানত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আমানত আদায় করা কি ইয়া রাসূলুল্লাহ, আমানত আদায় করা কি? তিনি বললেন, নাপাকির গোসল করা। বুঝলেন? সব এখানে বেশি গুরুত্ব দিয়ে বলা হলো কিসের জন্য? নাপাকির গোসল করা। আদম সন্তানের উপর আল্লাহর এটি দীন বিষয়ক বড় আমানত। এ হাদিস তাবারানিতে আছে, আবু দাউদ সহিহ তারগিবেও আছে, আমার কথা হাদিসটা সহিহ হাদিস, যে দীন ব্যাপারে, দীন বিষয়ক বড় আমানতটা কি? নাপাকির গোসল করা। নাপাকির গোসল আমানতের একটি উদাহরণ, আমার যা মনে হয়, আমার যা ধারণা, আপনাদের সঙ্গে শেয়ার করি, দেখি ধারণাটা ঠিক কিনা। ইসলামের কোন কাজ সব থেকে বেশি কষ্টকর বলুন তো? সব থেকে কঠিন কাজ কোনটা? কোনটা মনে হয়? এর থেকে কিছু নাই, এর থেকে বেশি কিছু নাই, সব থেকে বড় কঠিন লাগে। আল্লাহর রাস্তায় 2.5% টাকা খরচ করতে কষ্ট লাগে না? লাগে না, হ্যাঁ কষ্ট লাগে। আচ্ছা, আর জিহাদের ময়দানে গিয়ে গলা কাটাতে, এটা আরো কঠিন, তাই না? এটা আরো কঠিন। হজ করতে যাওয়া, হজ করা, হজ করাও কঠিন। এই যে 7 দিন 8 দিন 10 দিন যে মক্কায় থাকতে হয়, আর আমাদের দেশে বুড়ো মানুষরা আসে, তাই না? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এক ধাক্কা মারলেই ওখানেই শেষ, তাই না? তো এদের হজ ঠিক মতো হয় বলে আপনারা যারা জানেন, হজ করেছেন মক্কায় গেছেন, তারা জানেন যে এদের হজ ঠিক মতো হয় না। অনেক মানুষ বুড়ো, এখন কখন বুড়ো হবো অপেক্ষা করছে, কিন্তু সেই অপেক্ষা থেকে যে হজটা আমি পরিপূর্ণরূপে করতে পারবো না, এই ধারণাটা তাদের নেই। এই জন্য যুবক থাকতে, হজ ফরজ হলেই, মোট কথা হজ ফরজ হলেই কি করা দরকার? হজ করা দরকার, তাতে পরিপূর্ণরূপে আপনি হজটা সহি সুস্থ ভাবে সবল ভাবে করতে পারবেন। কিন্তু কষ্ট করবে, এই কর্মগুলো ছাড়া সাধারণত আম পাবলিকের মধ্যে, ফরজ কর্মাবলীর মধ্যে আমাকে যেটা মনে হয় সব থেকে বড় কাজ, যে বলে নামাজ আদায় করা, ঠিক না? নামাজ আদায় করা সহজ, কিন্তু নামাজের জন্য প্রস্তুতি যেটা, সেটা হচ্ছে কঠিন। আপনি ঠিক করে বলুন, ফজরের সময় কম্বল ঠেলে উঠে নামাজ পড়তে কষ্ট লাগে? যদি এরকম হতো যে উঁচু চাই না, তাহলে উঠে পড়তেন না? পড়তেন না। হ্যাঁ, কি জন্য কষ্ট লাগে? উজু করতে হবে, আবার সর্বনাশের ব্যাপার হচ্ছে যদি গোসল করতে হয়, বিশাল ব্যাপার, বিশাল কষ্ট। এই জন্যে আমার মনে হয় এই শীতের সময়ে গোসল করে, ফজরের সময় বা রাতে গোসল করে নামাজ আদায় করা, এটা হচ্ছে বিশাল ভারী কাজ। আর এই জন্য এতে কি হয়, খেয়ানত হয়। প্রচন্ড শীতে গরম বিছানা লেপ কম্বল ছেড়ে উঠে নামাজে নামাজ পড়া কঠিন না, কঠিন হলো তার পূর্বে ফরজ গোসল করা। বিশেষ করে যাদেরকে নদী পুকুরে গোসল করতে হয়, আমাদের সৌদি আরবে যারা আছি মাশাআল্লাহ সাক্ষান লাগানো আছে, সাক্ষানকে বাংলায় কি বলে না মঞ্জুর ভাই, হিটার বা গ্যাজেট কি বলে, পানি গরম করার মেশিন, সে চলছে গেপ, কানটা মুলে দিলেই গরম পানি বেরিয়ে আসবে মাশাআল্লাহ। তবুও কোনো কোনো আমাদের দেশে আছে পানি গরম করা হয় চুলোতে, গ্যাসে গরম করা হয়, কাঠে গরম করে তারপরে, সে কঠিন, কিন্তু কারেন্টে গরম করা সহজ, আর রেডি থাকবে তো আরো সহজ, এখানে রেডি থাকে। অবশ্য মাশাআল্লাহ বহু ভাই মাদ্রাসাতে থাকেন, তাদের কিন্তু ব্যবস্থা নেই, তাদের কাছে ওইটা নেই, তারা ডাইরেক্ট ওই বালা দিয়ার পানি ব্যবহার করে তার পানিটা গরম থাকে। কিন্তু কঠিন কাজ, এই যে কঠিন কাজ, নদী পুকুরে যদি গোসল করতে হয় পৌষ মাসে শীতে, এর সর্বনাশ। কে ফজরের নামাজ পড়ে, দরকার নাই, জোহরের সাথে পড়ে নেব, তাই না, জোহরের সাথে পড়ে নেব। যাদের পানি গরম করার কোনো ব্যবস্থা না থাকে তাদের পক্ষে আমানতে যে খেয়ানত হতে পারে তা সহজে অনুমেয়। যৌনাচার একটি গোপনীয় বিষয়, যৌনাচার মানে প্রত্যেক পুরুষ মানুষের ছেলে মেয়ে সবারই মাঝে যখনই সে সাবালক সাবালিকা হয় তার মধ্যে যৌন অনুভূতি একটা প্রকৃতিগত ব্যাপার, এই চাহিদাটা পূরণ করা তার কাছে প্রকৃতিগত ব্যাপার। আর এই জিনিসটা এমন জিনিস, খুব গোপনীয় জিনিস, কেউ কাউকে বুঝতে দেয় না। আপনি আপনার স্বপ্নদশ হয় আপনি কাউকে বলতে পারেন, একান্ত হয়তো যদি কেউ ক্লোজড বন্ধু হয় ইত্যাদি হয়তো বলা হয়, কিন্তু সাধারণত লজ্জা লাগে না, লাগে লজ্জার কথা কি না, আপনি বাড়ির লোককে বলবেন, ভাই কে বলবেন, বোন কে বলবেন, বলবেন না, নিশ্চয়ই বলবেন না, লজ্জার কথা, স্বপ্নদশ হয়। আর যদি এই গুপ্ত অভ্যেস থাকে, গুপ্ত অভ্যেসটা কি সেটা তো নিশ্চয়ই জানেন, সেটা তো কাউকে বলবেন না, কিন্তু আপনার আল্লাহ তো জানছেন গুপ্ত অভ্যেস। বেশ, কিন্তু এই জিনিসটা যদিও হালাল ভাবে হয়, স্বামী স্ত্রী যদি হয়, তবুও কি আপনি বলতে পারবেন কাউকে, হ্যাঁ নাকি মাফি মুশকিল না, এটা লজ্জার ব্যাপার। যে জানে যে হ্যাঁ স্বামী স্ত্রী দরজা বন্ধ করে ভিতরে গেল, তো যা হবার হবে সবাই জানে, কিন্তু এটা প্রকাশ করে করতে পারবে কিংবা কেউ বলতে পারবে, কত এমন বেহায়া আছে স্ত্রী যে ভিতরে খবর গিয়ে তার বান্ধবীদের কাছে বলে, আর এমনও বেহায়া আছে যে পুরুষ তার স্বামী স্ত্রী তার নিজস্ব এই মিলনের কথা গিয়ে বন্ধুদের মহলে, বন্ধু মহলে গিয়ে বলে, এরা হচ্ছে বেহায়া, নির্লজ্জ, এরা আল্লাহর কাছে সব থেকে নিকৃষ্ট কেয়ামত দিনে, তাই না। কিন্তু এই জিনিস হচ্ছে গোপন জিনিস, এই গোপনীয়তার ফলে যারাই গোপনীয়তা রক্ষা করে না তাদেরকে বলা হয় নির্লজ্জ, বেহায়া এবং অশ্লীল। বিশেষ করে মা বাপ ছেলে মেয়েদের সামনে প্রকাশ করতে কেউ চায় না, আরো বিশেষ করে লজ্জার পুতুল মেয়েরা তো আরো বেশি তা প্রকাশ করতে চায় না, যেহেতু তারা হচ্ছে লজ্জাবতী লতা। পুরুষদের তুলনায় মেয়েদের লজ্জা বেশি না, নিশ্চয়ই বেশি, যার নেই সে আলাদা কথা, লজ্জাহীনা নির্লজ্জা সে আলাদা কথা, কিন্তু প্রকৃতিগত ভাবে পুরুষদের তুলনায় লজ্জা কাদের, মেয়েদের বেশি। এখন আর এমনিতেই লজ্জা হচ্ছে ইমানের অংশ, ইমানের অংশ হচ্ছে লজ্জা। বেশ, এখন বলুন যে বাড়ির ভিতরে গোপনে গোসল করার ব্যবস্থা নেই, অথবা ব্যবস্থা আছে কিন্তু বাড়ি ছোট, তাতে মনে করুন এই যে টিউবওয়েল লাগানো আছে, এবারে স্বামী স্ত্রী হালাল ভাবেই করেছেন, কিংবা আপনার স্বপ্নদশ হয়েছে, আপনি বিবাহ অবিবাহিত, ঠিক আছে, এখন ফজরের আগে গোসল করতে হবে, এখন বাড়িতে কি আছে, টিউবওয়েল ব্যবস্থা আছে, মাশাআল্লাহ গরম পানি বের হবে, কিন্তু যখনই আপনি ফজরের আগে কল টিপে গোসল করবেন পানি পড়তে শুনবেন, আর পাশে পাশে মা বাপ ভাই বোন সব শুধু দেখবে না, দেখবে বুঝতে পারবে না, পারবে না যে এত কল টিপছে এত পানি পড়ছে তার মানেই বড় ভাই গোসল করছে বা ভাবি গোসল করছে, মনে করবে না, করবে না কি জামাই গোসল করছে, আর যখনই এটা মনে করবে লজ্জা লাগবে না, লাগবে না, লজ্জা লাগারই কথা। এই জন্য অধিকাংশ জামাই শ্বশুর বাড়িতে গিয়ে ফজরের নামাজ, হ্যাঁ জোহরের সময় পড়লে হবে না হবে না, এইরকম ফতোয়া জিজ্ঞেস করে, তাই না, কিন্তু একটু ধৈর্য ধরে না যে ঠিক আছে ফজরের পরেই না হলে, এর ব্যবস্থা আছে না, নেই ব্যবস্থা আছে কিন্তু ধৈর্য ধরে না, বুঝতে পারলেন, ফলে তারা লজ্জার খাতিরে কি করে ওই কল টিপে গোসল করতে চায় না। বাড়ি ছাড়া তো পাড়া প্রতিবেশী লোকও জানতে পারবে কল টিপে গোসল করতে হলে, সকলের মনে প্রশ্ন উদয় হবে কেন গোসল করছে, আর সেটাই হলো লজ্জার কথা। বাইরে কোনো পুকুর বা নদীতে রাতে গোসল করতে গেলেও তো বুঝতেই পাচ্ছেন মানুষে দেখলে তো একটা লজ্জার কথা বটেই, আবার কুকুরে দেখলে ঘেউ ঘেউ করতে শুরু করবে, তাই না? পাড়া গ্রামে নদী ঘাট দিয়ে যান, পুকুরে ঘাট দিয়ে যান, কুকুর দেখলে ঘেউ ঘেউ শুরু করবে, আর তখনই আবার মানুষের জানাজানি হবে, এও একটা লজ্জার কথা। আর সমস্যা হচ্ছে গোপনে গোসল সেরে নিলেও সকালে আবার খোরা চুল, মেয়েদের বিশেষ করে লম্বা চুল থাকলে ভিজে কাপড় দেখে বাড়ির লোকেরা, বাড়ির মেয়েরা বুঝতে পারবে কাপড়টা, ভাবির কাপড়টা কেন ভিজে আছে, ভাবির মাথাটা চুল কেন খোলা আছে, তাই না? প্রশ্নের চোখ সবসময় আপনার উপরে ক্যামেরার মতো থাকবে, প্রশ্ন করবে, আর তাতেও লজ্জা লাগবে, তাই না? অনেক মেয়ে করে কি, চালাকি করতে গিয়ে ভিজে চুলকেই বেঁধে রাখে, আর এতে তার নিজের ক্ষতি, নিজে করে ঠান্ডা লাগায়, সর্দি লাগবে, ভিজে চুলকে বেঁধে রাখলে চুলেরও ক্ষতি হবে, চুল ঝরতে লাগবে, পড়তে লাগবে, কিন্তু এই লজ্জা থেকে বাঁচার জন্য মেয়েরা এটা করে। আচ্ছা, এই লজ্জা ঢাকতে গিয়ে বহু ছেলে মেয়ে উক্ত আমানতে খেয়ানত করে, গোসলের সময় দুপুর পর্যন্ত না পাকে থাকে, এবং তার থেকে বড় খেয়ানত করে ফজরের নামাজ ত্যাগ করে। আচ্ছা, ইচ্ছাকৃত ফজরের নামাজ ত্যাগ করলে ফতোয়া কি আছে? কোন নামাজ যদি কেউ ইচ্ছাকৃত না পড়ে সময় পার করে পড়ে তাহলে কি ফতোয়া আছে? কুফরির ফতোয়া আছে, কুফরির ফতোয়া আছে। আল্লাহুল মুস্তাহান, স্বপ্নদোষ হলে লজ্জায় রাতে গোসল বাদ ফজরের নামাজ গুল, অথবা লজ্জায় বা জরিমানার ভয়ে না পাকে নামাজ, অনেক আবার ভয় দরকার নেই বাবা, জিজ্ঞেস করলে হয় মিথ্যা বলে, হ্যাঁ, আর না হয় লজ্জার খাতিরে নামাজটাই পড়ে নেয় না পাক অবস্থায়। আচ্ছা, জরিমানার ভয়ে কেন বললাম? জরিমানা কে করবে? মানুষের কাছে জরিমানা। কোন কোন মাদ্রাসায় আছে ছেলেদেরকে জাগিয়ে পারে না, এই ওঠরে, এই আজান হয়ে গেছে, ওঠরে ওঠরে, ছেলেটা ওঠে না, নামাজ পড়ে যাবেন, ছোট ছোট বাচ্চা তো, যারা মনে করুন প্রথম প্রাথমিক ক্লাসের ছোট ছোট বাচ্চা, তার চট করে ফজরে উঠতে পারে না, তো এদের জরিমানা লাগানো আছে। ফজরে হাজরি হয়, ফজরে নামাজের পরে পটাপট পটাপট হাজরি, যেমনি গায়ের হাজরি জরিমানা, এক টাকা পাঁচ টাকা দশ টাকা যেমন আছে, এই জরিমানা দেওয়ার ভয়ে বেচারি ওই ঠিক লাস্ট টাইমে গিয়ে বসে যায় বিনা উজু বিনা গোসলে। এ মাদ্রাসার ছাত্ররা জানে, তাই না? তাহলে জরিমানার ভয়ে আপনি কত বড় খেয়ানত করলেন, মিলন হলে তো আরো লজ্জার কথা, মাসিক বন্ধ হলেও তাই, মেয়েদের মাসিক বন্ধ হয়েছে মনে করুন মাগরিবের সময়, দেখলো যে হ্যাঁ আমার সাদা স্রাব আসছে, লাল স্রাব বন্ধ হয়ে গেছে, তো সঙ্গে সঙ্গে গোসল করতে হবে না? হবে না। কখন বন্ধ হলো? মাগরিবের সময়। এখন যদি মাগরিবে গোসল করতে যায় তাহলে তো লজ্জার কথা, কখন গোসল করবে? সে গোসলের টাইমে, পরের দিন দুপুরে গোসল করবে, আর মাঝখানে কটা নামাজ বাদ গেল? মাগরিব গেল, এশা গেল, ফজর গেল। হ্যাঁ, মাসি না মাসি, মাসি না গার মাসি, চলবে না চলবে না চলবে না, এও ইচ্ছাকৃত ভাবে নামাজ নষ্ট করছে, নামাজ পিছিয়ে দিচ্ছে, তো কত বড় খেয়ানত করছে। বেশ, অনেক সময় সেদিনকার জোহর থেকে নামাজ শুরু করে, আবার অনেকে আবার গোসল করে কখন? জোহরের সময়, তাই না? কখন দরকার ছিল গোসল করার? মাগরিবের সময়। কিন্তু গোসল যখন করলো তখনকার নামাজ থেকে শুরু করলো, আর বাকি মাগরিব গেল, এশা গেল, ফজর, কাজাও পড়লো না। অথচ যদি এরকম ঘটে তাহলে কাজা পড়তে হবে না? হবে না। যখন থেকে তার পবিত্রতা এসেছে তখনকার ওয়াক্তের নামাজ কি করতে হবে? পড়তে হবে, সেটা বাদ যাবে না। যদি তোমার গোসল করা হয়নি তা অসুবিধার কারণে, তুমি সফরে আছো, যাই হোক, তাহলে তোমাকে কি করতে হবে? কাজা পড়তে হবে। আর যদি তুমি গোসল না করতে পারো তাহলে তার বিধান কি আছে? যদি কেউ মনে করুন পানি ব্যবহার করতে পারছে না, পানি ব্যবহার করলে সমস্যা আছে ইত্যাদি ইত্যাদি, তাহলে কি ব্যবস্থা আছে? তাইমুমের ব্যবস্থা আছে, যদি তোমাদের একান্তই হয়। কিন্তু পানি আছে আর লজ্জায় আপনি গোসল করতে পারবেন না, কে কি বলবে, তাইমুম করা চলবে? সেক্ষেত্রে চলবে না, সেক্ষেত্রে চলবে না যে হ্যাঁ লজ্জা লাগছে, অবু শ্বশুর বাড়িতে চল তাইমুম করে নামাজটা পড়ে নে, না তা হবে না, গোসল করতে হবে। এখানে লজ্জা ভালো জিনিস নয়, লজ্জা যদিও ইমানের অংশ, লজ্জা আপনি আপনার টাকা পাওনা চাইতে পারছেন না, কিসের জন্য? লজ্জার জন্য। যেমন মদিনায় এক ভাই তার ভাইকে খুব বকাবকি করছে, আল্লাহর রাসূল কি ব্যাপার, প্রতি নিজের পাওনা চায় না, মোল্লা তো ছাড়ো ছাড়ো, এই যে লজ্জাশীলতা নিশ্চয়ই মঙ্গলময়। তো যেখানে লজ্জা করা দরকার সেখানে লজ্জা করা সত্যিই ভালো, যেমন গোপনীয়তা অবলম্বন করা, অশ্লীলতা ত্যাগ করা ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ ঠিক আছে। কিন্তু যেখানে তোমার শরীয়তের ক্ষতি হবে সেখানে কি লজ্জা করা? আপনি একটা প্রশ্ন করবেন লজ্জার প্রশ্ন, সেটা হুজুরকে বলবেন, হুজুর কি মনে করবে? না, লজ্জা করে করলেন না, আর তার ফলে আপনি পাপ করতেই থাকলেন, তাহলে এটা কি ভালো না মন্দ? নিশ্চয়ই মন্দ। এই ক্ষেত্রে যদি আপনি লজ্জা করেন তাহলেই হচ্ছে সমস্যা। আপনি যদি দরকার হয় পানি ব্যবহার করতে না পারেন তাহলে আপনি তায়াম্মুম করে নামাজ পড়বেন, তায়াম্মুম করে গোসল হলো না, ঠিক আছে, তায়াম্মুম করে নামাজ পড়তে হবে। এদের প্রকৃতিগত লজ্জাশীলতা উক্ত আমানতে খেয়ানত করতে বাধ্য করে, কিন্তু এ কথা জানে না অথবা মানে না যে এই লজ্জাশীলতা বৈধ নয় এবং এই শ্রেণীভুক্ত এবং সেই শ্রেণীভুক্ত নয় যাকে ইমানের অংশ বিশেষ বলা হয়েছে। এমন লজ্জা মহিলার গর্ভ প্রকাশ পেলেও লাগে। আপনারা নিশ্চয়ই জানেন যে গর্ভ যখন মহিলাদের হয় তখন প্রকাশ পায়, তখন মানুষ খুশি হয়, কিন্তু এখানে লজ্জা নেই, এখানে লজ্জা করে না মেয়েরা, এখানে মেয়েদের খুশির ব্যাপার এটা, কিন্তু এই ক্ষেত্রে লজ্জা নেই, কিন্তু গোসলের ক্ষেত্রে লজ্জা করে। দুটোর মধ্যে কেমন পার্থক্য করে মানুষে তা তো আর গোপন করা যায় না। তাছাড়া যুবক যুবতী নির্জনে এক বিছানায় শয়ন করে রাত্রি যাপন করবে এবং কোনোদিন তাদের মিলন হবে না, এই কথা কি কেউ বিশ্বাস করতে পারে? এটা কি বেশি লজ্জার কথা নয় যে লোকে ধারণা করলো আপনি নাপাক হওয়ার ফলেই নামাজ ত্যাগ করেছেন? আমরা মসজিদে গিয়ে এসে দেখি অমক আসেনি, বেলাল আজকে আসেনি, ও বাবু এখন নতুন বউ আছে তাই আসেনি, বলে না বলে না, বউয়ের দোষ দেয়। যদিও মিলন হয়নি, যদি অন্য কারণে নামাজ পড়তে আসেন তবুও লোকে কি বলে যে গোসল করেনি বলে দেখো গোসল না করে নামাজটা ত্যাগ করলো, তো এটা লজ্জার কথা না? এমনিতে তো লজ্জা পেলে তুমি, তুমি গোসল করে লজ্জা পেতে, কিন্তু জামাতের লোক দেখলো তুমি জামাতে আসনি দিয়ে সমালোচনা করলো, নাকি তোমার কানে যায়নি বলে তুমি মনে করছো যে আমার বিড়াল চোখ বন্ধ করলে, এই কি বলে ইঁদুর চোখ বন্ধ মনে করলে করে মনে করলে যে আমার বিড়াল আমাকে দেখতে পাচ্ছে না। ইঁদুর যদি চোখ বন্ধ করে তো বিড়াল দেখতে পাবে না? বিড়াল ঠিকই দেখতে পাবে, সমাজের চক্ষু এইভাবে খোলা আছে। অমক নামাজ করতে নামাজ পড়তে আসেনি কেন? বলো বাবু বুঝতেই পারছেন, তো সেখানে তো আরো লজ্জার কথা। সুতরাং সভ্য মানুষ অনুরূপভাবে লজ্জার কথা ভুলে আল্লাহর আদেশ পালনে তৎপর হয়ে নামাজ ত্যাগ করবে না, এটাই হচ্ছে বড় লজ্জাশীলতার কথা এবং আমানতের খেয়ানত না হবে এই চেষ্টা। বউকে উঠে নামাজ পড়তে দেখা গেল না অথবা তাকে নামাজের জন্য ওঠানো হলো কিন্তু উঠল না, কেন? দুপুরে মাথা ধুলো কেন? মসজিদে ফজরের নামাজে অমক আসেনি কেন? এটা তো লজ্জা লাগে না? আপনি তখন হয়তো যদি জিজ্ঞেস করে তখন হয়তো মিথ্যা কথা বলবে, ঘুমিয়ে গেছিলাম শুনতে পাইনি, তারপর আরো কত ওজন, না শরীরটা খারাপ ছিল, মাথা যন্ত্রণা করছিল, দেন কথা বানানো এবারে। একটা মিথ্যাকে ঢাকতে কটা, দশটা মিথ্যা বলতে হবে। এসব প্রশ্ন মানুষের মনে উদয় হয়, তাহলে রাতে ওই লজ্জা করে লাভটা কি? অবশ্য অনেকে আবার ওই লজ্জা ঢাকতে মিথ্যার আশ্রয় গ্রহণ করে, যেমন বললাম ও এখন চুল ধুলাম কেন, ওই শ্যাম্পু নিলাম মাথাতে, মাথায় কি নিলাম, চুলে শ্যাম্পু নিলাম, ও ঘুমিয়ে গেছিলাম, আজান শুনতে পাইনি, ইত্যাদি বলে ফরজ গোসলের কথা গোপন করে, যেটা এক প্রকার খেয়ানত। বুঝতে পারলেন ফরজ গোসলের খেয়ানত, ফরজ গোসলের আমানত, এতে যদি খেয়ানত করা হয়, এই জন্য বিশাল একটা আমানত। আর যে আমানত আল্লাহ তাআলা পাহাড়ের উপরে অবতীর্ণ করেছিলেন, পৃথিবীর উপরে অবতীর্ণ করেছিলেন, আসমানের উপরে অবতীর্ণ করেছিলেন, বলেছিলেন যে আমানত আমি অবতীর্ণ করবো, কি করেছিল পাহাড়রা, কি করে গ্রহণ করেছিল না করেনি? করেনি, গ্রহণ করেনি। ইন্না আরাদনা আমানাত আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। কেউ বহন করলো না, কেউ বহন করতে প্রস্তুত হলো না, মানুষ বহন করলো কিন্তু সে হচ্ছে জালুম, অত্যাচারী, অনাচারী এবং জাহেল। সে আমানত গ্রহণ করার পরেও সে আমানত বহন করে না, আমানত আদায় করে না। সুতরাং আজকে গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু শীতের সময়ে সবাই, আর প্রশ্ন আসছে হোয়াটসঅ্যাপে, অনেক প্রশ্ন এসেছে আসছে, কোনো মহিলা প্রশ্ন করছে, কোনো ছেলে প্রশ্ন করছে, এখন কি করব, গোসল করতে পারছি না, নামাজ কি হবে, নামাজ ফজর জোহরের সময় পড়লে হবে কি না, এই জন্য ভাবলাম যে একটা আমভাবে দুটো কথা সবাইকে শুনিয়ে দিই। ইনশাআল্লাহ তাতে মানুষ উপকৃত হবে এবং লজ্জা ত্যাগ করে, লজ্জা ত্যাগ করে আমানতে খেয়ানত করা বন্ধ করবে। হ্যাঁ, কত টাকা হলে হজ ফরজ হবে? যত টাকাতে আপনি মক্কা গিয়ে ফিরে আসতে পারবেন হজ কমপ্লিট করে, যত টাকা হলে আপনার কাছে আছে এবং সেই টাকা নিয়ে গেলে আপনার ছেলে মেয়ে না খেয়ে থাকবে তা না, আপনার সেই টাকা নিয়ে গিয়ে মক্কাতে হজ কোরবানি যাওয়া আসা যত খরচ, হোটেল যত লাগে আর কি, এই টাকা যদি হয়। এখন তো প্রশ্নটা আমাদের দেশে তো নেই, আমাদের দেশে তো জানে যে এত লাখ টাকা লাগছে, এত লাখ টাকা হলে বাড়তি অতিরিক্ত থাকলে আপনার হজ ফরজ। কিন্তু এখান থেকে প্রশ্নের কথা বটে, এখান থেকে মাকতবুর দাওয়া থেকে আপনাকে বলা হবে বাসার চলো হজ করতে যাবে, আপনি বলেন আমার টাকা নেই পয়সা নিয়ে হজ করতে যাবো কেন? আপনাকে যদি বিনা পয়সায় কেউ নিয়ে যায় হজ করতে, হজ ফরজ না ফরজ না? ফরজ হয়ে যাবে, কারণ আপনি চান্স পাচ্ছেন। মানিস তাতা ইলাইহি সাবিলা, রাস্তায় মানে রাস্তা খরচ যার আছে এবং শারীরিক ক্ষমতা আছে তার জন্য হজ ফরজ। আচ্ছা, যত টাকা ব্যয় করে আপনি মক্কা থেকে হজ করে ফিরে আসতে পারবেন এতটুকু টাকা হলে আপনার হজ ফরজ। এখানে দুঃখের বিষয়, বহু ভাই আছে যারা 25-30 বছর থেকে এখনো হজ করেনি, এখনো হজ করেনি, 25-30 বছর থেকে এখনো হজ করার সুযোগ হয়নি, কারণ আজকে বাড়ি করব, কালকে ছেলে পড়বে, তারপরে মেয়ে পড়বে, তারপরে মেয়ের বিয়ে হবে, তারপর আবার একটা মেয়ে উঠেছে, তারপর ছেলে ইনশাল্লাহ তৌফিক হবে না। আর যাদের ইচ্ছা আছে তারা কোন রকম ফাঁক বের করে এক ফাঁকে হজটা, এখান থেকে কত দূর কাছে, এখান থেকে হজ দিয়ে, এখান থেকে সুযোগ না নাও তুমি ভাবে বাংলাদেশ থেকে হজ করতে আসবে? তো মোট কথা এটাও হচ্ছে আমানত, যে আমানত তুমি আদায় করছো না, হজ করার সুযোগ পাওয়া সত্ত্বেও তুমি হজ করলে না, এটা কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।